সবুজ শ্যামল এ সোনার দেশে সবই আছে, নেই শুধু প্রিয় নবীর রওজা। এমন দেশে বসত করি যেই দেশে নেই রওজা, কেমন করে কাটায় জীবন ব্যাপার তো নয় সোজা। এমন দেশে বসত করি যেই দেশে নাই রওজা, কেমন করে কাটায় জীবন ব্যাপার তো নয় সোজা। কেমন করে কাটায় জীবন ব্যাপার তো নয় সোজা। এমন দেশে বসত করি যেই দেশে নাই রওজা, কেমন করে কাটায় জীবন ব্যাপার তো নয় সোজা। কেমন করে কাটায় জীবন ব্যাপার তো নয় সোজা। হে রাসূল, আমি আকুল কেঁদে কেঁদে পাবো কি রে কুল, আমি আকুল কেঁদে কেঁদে পাবো কি রে কুল। কবে পাবো রওজা তোমার, কবে পাবো তোমারে, কাদিস কেন এই কথাটি বলবে কবে আমারে, কাদিস কেন এই কথাটি বলবে কবে আমারে। কেমনে রব তোমায় ছাড়া, কেমনে রব তোমায় ছাড়া, এমন বাগান দেশে কেউ পারে না মন ভুলাতে কাঁদি পাগল বেশে, কেউ পারে না মন ভুলাতে কাঁদি পাগল বেশে। এমন দেশে বসত করি যেই দেশে নাই রওজা, কেমন করে কাটায় জীবন ব্যাপার তো নয় সোজা। কেমন করে কাটায় জীবন ব্যাপার তো নয় সোজা। হে রাসূল, আমি আকুল কেঁদে কেঁদে পাবো কি রে কুল, আমি আকুল কেঁদে কেঁদে পাবো কি রে কুল। সালাম দিতে দিতে নবী শেষ করেছি জীবন খানি, এই জীবনে তোমার দেখা হইবে কি না না জানি, এই জীবনে তোমার দেখা হইবে কি না না জানি। সালাম দিতে দিতে নবী শেষ করেছি জীবন খানি, এই জীবনে তোমার দেখা হইবে কি না না জানি, এই জীবনে তোমার দেখা হইবে কি না না জানি। মরণকালে দিও দেখা মস্ত বড় বিপদে, মরণ ভুলে দেখব তোমায় রইব তোমার পদে, মরণ ভুলে দেখব তোমায় রইব তোমার পদে। এমন দেশে বসত করি যেই দেশে নাই রওজা, কেমন করে কাটায় জীবন ব্যাপার তো নয় সোজা। কেমন করে কাটায় জীবন ব্যাপার তো নয় সোজা। এমন দেশে বসত করি যেই দেশে নাই রওজা, কেমন করে কাটায় জীবন ব্যাপার তো নয় সোজা। কেমন করে কাটায় জীবন ব্যাপার তো নয় সোজা।